أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بارون دايلو اللار نامي أرأيت الذي يكذب بالدين تمي كي دكيا چو تحاك جه دين كي أشكر كاري فدالك الذي يدعو اليتيم شتو شئي جه يتيم كي روح باب تڑايا دائي ولا يحض على طعام المسكين এবং সে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ দেয় না সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন যারা লোক দেখানোর জন্য উহা করে এবং গৃহস্থলে প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানে বিরত থাকে